ঠিক আছে, দাঁড়ানো অবস্থায় দেখি, বসা অবস্থায় দেখি, শোয়া অবস্থায় দেখি, আর কি করে وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আকাশ জমিনের সৃজনে চিন্তা ভাবনা করে, এগুলো কি, এগুলো এমনি কি হয়ে গেছে, ওই কিছু নাস্তিক আছে না, বলে না এমনি সব এমনি, ঠিক আছে না, তো আমরা কেউ তো এখানে নাস্তিক না আল্লাহ দিনে, যদি কারোর মধ্যে নাস্তিক্যবাদ থাকে, আমন্তু বিল্লাহ ওয়া রাসূলিহি বলো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু তাহলে চিরকালের জন্য তুমি জাহান্নামে যাবে, ঠিক কিনা? তো আমরা ইনশাল্লাহ কেউ নাস্তিক হবো, কেউ কাফির হবো না, কেউ মুর্তদ হবো না, আমরা আল্লাহর দিনের উপর সাবিত থাকতে চাই, কি বলেন? যদি এরকম আশা থাকে আর আপনাকে, আপনি আল্লাহকে বলেন وثبت اقدامنا ربنا في সামনে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار هرا امر سلام এর পূর্বে اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامننا আমরা একজন আহ্বায়ককে আহ্বান করতে শুনেছি, সে বলেছিল আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো, তখন আমরা ঈমান আনলাম, ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে রব তুমি আমাদের গুনাহটা মাফ করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা এবং আমাদের দুষ্টুটি তুমি একদম মিটিয়ে দাও, ওয়া তাওয়াফানা মাল আবরা আর তুমি আমাদেরকে নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করো, সুবহানাল্লাহ, নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করো, যেভাবে তুমি ভালো লোককে মৃত্যু দাও ওই রকম তুমি আমাকেও মৃত্যু দাও, আমি যেন ঈমানের উপর থাকি আর এই অবস্থায় যেন আমার মৃত্যু আসে, এটা আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি আরবি না বলতে পারি তাহলে বাংলা বলতে পারবো না, কি বলবেন? আল্লাহ তুমি আমাদের গুনাহটা মাফ করো, আমার দুষ্টুটি তুমি মেটিয়ে দাও, আমাকে তুমি ভালো অবস্থায় ঈমানের অবস্থায় মত দান করো, নেক লোকদের সাথে তুমি আমার মৃত্যু দান করো, দোয়া করতে পারবেন না? একদম সহ বাংলা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد هي الله هي আমাদের রব তুমি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছ আমাদের সাথে যে অঙ্গীকার করেছ তুমি তা পরিপূর্ণ করো তা পূর্ণ করো وآتنا ما وعدتنا على رسلك তোমার রসুলের মাধ্যমে তুমি আমাদের সাথে যে অঙ্গীকার করেছ অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি তাহলে তুমি আমাদের খাতা খুচুরি মাফ করবে, আমরা যদি ভালো কাজ করি তাহলে তুমি আমাদেরকে জান্নাত দিবে, আমরা যদি ঈমান আনি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দান করবে, তুমি তোমার রসুল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ওয়াদা করেছো, ওরব তুমি তোমার ওয়াদা আমাদের সাথে পুরা করো, আতিনা মা ওয়াআদতানা আলা রসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর তুমি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করো না, কত বড় দোয়াটা, কিয়ামতের দিন লাঞ্ছিত করো, দুনিয়ার লাঞ্ছনা বড় না আখিরাতের লাঞ্ছনা, ভয় করুন সবাই ইখওয়ান আমার ভাইরা, আজকে যেমন এখন আমরা ঘুমালাম ইনশাআল্লাহ ফজরের সালাত পড়বো তো ইনশাআল্লাহ, যদি ফজরের সালাত না পড়ি তাহলে আমি আগে ভাগেই নিজেকে দিয়ে দিলাম, দুনিয়ার জন্য দরকার হয় ডিপি শুরু 7টা, দরকার হয় আরো আধা ঘন্টা আগে যাবো, ঠিক কিনা, করে কিনা এরকম, কারণ যদি 3 মিনিট লেট হয় তাহলে স্যালারি কাটবে, বুঝছেন, বেতন কাটবে, সম্বলম কাটবে, সম্বলম সম্বলম সম্বলম কাটবে, বেতন কাটবে, মায়না কাটবে, এজন্য আগে ভাগে যায়। আর তুমি শোনা বলো কি করবো, 2টা পর্যন্ত ডিউটি করি পরে ঘুমায় আর উঠতে পারি, এরকম বলে কিনা? আবার কি কেউ আছে ঘুমাই তো 11টা কিন্তু ঘুম আসে না, তো ঘুমাতে ঘুমাতে 1টা হয়ে যায়, 1টা বেজে যায় পরে আর উঠতে পারি, বলে কিনা কেউ কেউ? তো আপনি যদি এরকম করেন তাহলে তার মানে হচ্ছে আপনি দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছেন, আগরাতকে বলছেন গলি ওটা পরে দেখি, তাই না? আমরা তো যখন কথা বলি 1 নম্বর মাশা আল্লাহ আখেরাতকে আগে দিয়ে ছড়বো, বলি না? কিন্তু বাস্তবে সলাৎ নির্ধারিত সময় নেই, আপনারা আজকে যারা এখানে